ঘরে দাবা সবাই অনু জোরে করবে জামাই শুরু এবার ঘর সংসার জামাই এলো আমার ঘরে দাবা সবাই অনু জোরে করবে জামাই শুরু এবার ঘর সংসার ঘর সংসার ਸੋਚਾਂ ਨਾ ਤਾਰਾ ਜਾ ਤਰ ਬੱਚਾ ਏਗਾ ਬਾਜਾ ਕਦੀ ਸੋਚਾਂ ਨਾ